إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই, কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো, তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু। وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো তাহারা অন্তর্হিত হইয়া যায়, অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করিয়া স্থলে আনেন তখন তোমরা মুখ ফিরাইয়া নাও, মানুষ অতিশয় অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا তোমরা কি নির্ভয় হইয়াছো যে তিনি তোমাদেরকে সহ কোন অঞ্চল ধসাইয়া দিবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করিবেন না, তখন তোমরা তোমাদের কোন কর্মবিধায়ক পাইবে না। أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا অথবা তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচন্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না, তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোন সাহায্যকারী পাইবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি, স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাতে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো, তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে। إذن لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا তাহলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম, তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোন সাহায্যকারী পাইতে না। وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল তোমাকে সেটা হইতে বহিষ্কার করিবার জন্য, তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত। আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল এইরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোন পরিবর্তন পাইবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا

কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যা আমরা পাঠ করিব। বল, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ তখন লোকদেরকে ঈমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইছেন? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا بلو ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফেরেশতা রাসূল করিয়া পাঠাইতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا بلو আমার তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন। ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا الله যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ, মুখ ও বধির করিয়া, উহাদের আবাসস্থল জাহান্নাম। যখনই উহা স্তিমিত হইবে আমি তখনই উহাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করিয়া দিব। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا ইহাই উহাদের প্রতিফল, কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল অস্তিত্ব পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইল, আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব? أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا উহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান, তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল যাহাতে কোন সন্দেহ নাই, তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। বল, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হইতে তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে, মানুষ তো অতিশয় কৃপণ। ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, যখন সে তাহাদের নিকট আসিয়াছিল ফেরাউন তাহাকে বলিয়াছিল হে মূসা আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত। মূসা বলিয়াছিল তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ, হে ফেরাউন আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন। অতঃপর ফেরাউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল, তখন আমি ফেরাউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম। بعده لبني إسرائيل اسكنوا الأرض